মানুষ ছিলেন, নবী আমাদের মতো মানুষ, হ্যাঁ, কিন্তু আমরা তার মতো, আমাদের মতো মানুষ না। নবী পেশাব পায়খানা পাক ছিল না পাক ছিল? নবী পোশাক পায়খানা পাক থাকলে নবী পোশাক পায়খানা পর পায়খানা ব্যবহার করতেন না? করতেন তাহলে কেন পাক ছিল? আপনি শুনেন, আল্লাহ নবী সত্যি বিশাল, কিন্তু তার মানে এই নয় যে আমরা অন্ধ ভাবে বলে দেবো যে আল্লাহ নবী সব, হ্যাঁ, পাক ছিল না। ঠিক আমার যদি কোনো প্রমাণ পায়, কোনো দলিল পায় যে হ্যাঁ আল্লাহ নবীর দেহ থেকে যে ঘাম বের হতো সেই ঘামের গন্ধ ছিল না, তা দলিল আছে। সেই ঘাম আর সেই যুগের সব থেকে শ্রেষ্ঠ আলো, তার দলিল আছে। আল্লাহ নবীন আমাদের সামনে যেন দেহের পেছনে দেবী দেখতেন, তার দলিল আছে। কিন্তু যার দলিল নেই, আল্লাহ নবীর দেহের কোনো ওজন ছিল না, দলিল নেই, অর্থাৎ আপনার বিশ্বনবীতে পড়বেন, শিক্ষিত ভাইরা বিশ্বনবী পড়েছেন, সেখানে লেখা আছে আল্লাহ নবীর দেহের কোনো ওজন ছিল না। দলিল কথা, আল্লাহ নবীর দেহে নূর ছিল, লাইটটা জ্যোতি হতো, এখানে ছায়া ছিল না। আল্লাহ নবীর দেহে ছায়া ছিল না, তিনি সূর্যে বা রোদে দাঁড়ালে পরে তার দেহে ছায়া হল না। যুক্তি কি? তার তো ছিল নূর, লাইটের আবার কোনো আলো ছায়া হয় না, এটা তোমার গেলে কথা বলিল। সুতরাং এই অতি রঞ্জনে অতি ভক্তির কারণে আমরা আল্লাহ নবীকে কখনো কখনো আল্লাহর আসনে বসিয়ে দিই। আহমদের নিজের পর্দা তুলে দেয় যেমন দেখবি সে তার বিরাজ করে, আল্লাহ যে নবীকে আল্লাহ বানিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে আরো সহজে পথ ভুলে এলো মদিনা সহ নামে মোবারক মোহাম্মদ বুঝি আল্লাহ আকবার। কবি নজরুলের কথা, আরো সহজে পথ ভুলিয়া কে এলো? প্রশ্ন করা হবে সেই মাদ্রার লোকে হাত উঠাবে, ঠিক আছে? ঠিক আছে। তারপর প্রত্যেকই মানে পেটে যাবে সময় সেবা করলে না সময় তুলে হবে না সেই মা তার মধ্যে থেকে হাতটা তাকে কে এক্তিয়ার করবে হ্যাঁ এর এক্তিয়ার করুক তুমি জানেন না কেউ ঠিক আছে কথা বলতে পারলেন এবার আমি কিছু মাঝে ফোন করেছি এর মধ্যে থেকে যদি এমন কেউ ব্যক্তি ছিলেন তার আমার নাম লেখা হয় এখানে আমাকে বলুন আমি মাদ্রাবার নাম বলছি আপনার মাদ্রার নাম আসছে নাকি দেখুন শুনি হাসান বিদা মাদ্রা তুর্কি মাদ্রা সুলতান মাদ্রা মানুষ মাদ্রা মানে সুলতান মাদ্রা অবশ্যই একসঙ্গে প্রশ্ন হবে ঠিক আছে তাহলে হিন্দি কলা মাদ্রা কিরান মানসুর গাতানি তাহাদি শাহ আলম